রাধারানীর প্রেম কেমন, সেই প্রেম মাধুর্য কেমন, আর রাধারানী অন্তরে কৃষ্ণ ভালোবেসে কি সুখ পেতেন, এই তিনটি কারণের জন্য ভগবান কৃষ্ণ রাধারানীর কাছে আঁচল পেতে রাধারানীর ভাব আর রাধারানীর প্রেম ধার নিয়ে রাধা ভাবে বিভাবিত হয়ে রাধারানীর ভাব কান্তি নিজ অঙ্গে অঙ্গীকার করে রাধা ভাবে বিভাবিত হয়ে হলেন গৌরাঙ্গ সুন্দর। কৃতে যধ্যায়তে বিষ্ণু ত্রেতানং যজতে মাখৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদ হরি কীর্তনাথ। সত্যযুগে ভগবান পাওয়ার উপায় ছিল বাবা ধ্যান, ত্রেতা যুগে ভগবান পাওয়ার উপায় ছিল যজ্ঞ, দ্বাপর যুগে ভগবান পাওয়ার উপায় সেবা, আর কলিযুগে ভগবান পাওয়ার উপায় কি? এত কঠিন কাজগুলো করার দরকার নেই, আরো সহজ সরল উপায় কি? কলৌ তদ হরি কীর্তনাথ, যদ করসি যদাসনাসি যদ দুহোসি দদাসি যদ যদ তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদর্পণম। ভগবান বললেন তোমরা সংসারের কাজ করো আর কাজের ফলটা আমার উপর ছেড়ে দাও, তুমি কর্ম করো আর কর্মের মাঝে তুমি ভগবানকে স্মরণ করো। কলিযুগে হরিনাম ছাড়া কিছু নাই, আমি কথাটা বললেই আপনারা বলবেন যে কীর্তনিয়ায় কীর্তন করতে আসুক একটা কথাই বলে কলিযুগে নাকি হরিনাম ছাড়া কিছু নাই। তাহলে হরিনাম ছাড়া আপনাদের এই গ্রামে মহুলা গ্রামে কি এই কজনই বাস করে, আর কি লোক নাই? অনেক আছে, তাহলে তারা কীর্তনের আসরে আসে না এমনও অনেক লোক আছে, তারাও তো বেশ ভালোই আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। তাহলে আমি হরিনাম করি আর আমার মনে হয় ভগবান যত রাজ্যের দুঃখ কষ্ট যন্ত্রণা সব আমাকে দিয়েছে। এটা তো ভগবান নিজের মুখেই বলেছেন গো, যে করবে আমার আশ আমি তার করব সর্বনাশ, তথাপি যে না ছাড়ি মোর আশ আমি হই তার দাসানু দাস। তাহলে কলিযুগে হরিনাম ছাড়া কিছু নাই, উত্তর পাবো কোথায়? চেয়ে দেখো শ্মশান ঘাটে, দেখতে পাবে তুমি যে কলিযুগে হরিনাম ছাড়া কিছু আছে কি নাই। চারজনা কাঁধে করে একটা মরাকে নিয়ে শ্মশানে যাচ্ছে মাগো, সামনে একজন রাস্তা দেখিয়ে দিচ্ছে শ্মশান ঘাটটা কোন দিকে, আর তার পেছনে চারজন কাঁধে করে মরাটিকে নিয়ে যাচ্ছে, আর তার পেছনে ভক্তরা মরার কানে হরিনাম দিচ্ছে, মানে শেষের দিনের নাম বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তা যখন বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে ভক্তরা শ্মশানের দিকে যাচ্ছে শবদেহ নিয়ে, এদিকে নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী দেখো দেখো আমার নামের মহিমা, সবাই শেষের দিনে শ্মশানে যায় আর আমার নাম করতে করতে যায়। মা লক্ষ্মী বলছে প্রভু তুমি কথাটা ঠিকই বলেছ, কিন্তু আমি যদি আমার খেলাটা দেখাই লোকে তোমার নাম ভুলে যাবে। আপনারা যারা যারা মা লক্ষ্মীর দলে একবার হাত তুলবেন তো, কই মা লক্ষ্মীর দলের লোক কোথায়? হরি হরি ও, টাকা পয়সা, আপনারা মা লক্ষ্মীর দলের লোক মানে টাকা পয়সার লোক, আর যারা আমার হরি নামের দলের লোক, আমার হরির দলের লোক, তারা একবার হাত তুলবেন তো। তাহলে যেদিকে দল ভারী সেদিকেই আমার হরি। তা যারা যারা হরি নামে হাত তুললেন তাদেরকে বলছি শুনুন, মা লক্ষ্মী নারায়ণকে বলছে প্রভু তোমার নামের মহিমা আছে, কিন্তু আমি যদি আমার খেলা দেখাই তাহলে লোকে তোমার নাম ভুলে যাবে। এই বলে মা লক্ষ্মী কি করেছে, যে পথে শ্মশান যাত্রীরা যাচ্ছিল মা লক্ষ্মী সেই পথে নিজের ধনের কলসিটা উজাড় করে দিয়েছে। মা লক্ষ্মীর কোমরে থাকে না ধনের কলসি, তো সোনা দানা মণি মাণিক্য থাকে। তা যারা ওই বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে যাচ্ছিল, তারা দেখছে আকাশ থেকে ওই 500 টাকা 2000 টাকার নোটের বান্ডিলের বৃষ্টি হচ্ছে। হরি হরি হরি, কি করবে গো, নাম করবে? হরি নাম ছেড়ে দিয়ে যে যত পারলো আঁচল ভর্তি করে নিতাই গৌর হরি হরি বল সব গেল ঘরে। মা লক্ষ্মী নারায়ণকে বলছে প্রভু এই তোমার নামের মহিমা, আমি আমার খেলা দেখালাম আর লোকে তোমার নামটি ভুলে গেল। আপনারা যারা যারা হরি নামে হাত তুলেছিলেন আপনারাই বলুন, এখানে বসে বসে কীর্তন শুনছেন, আর যদি শোনেন ওই ক্লাব ঘরটার ওখানে টাকার বৃষ্টি হচ্ছে, বলুন তো কে কীর্তন শুনবেন আর কে কে পালাবেন? হরি হরি হরি বল। না সবাই যাবে না, মা আবার বলছে সবাই পালাবে, সবাই যাবে না, যারা নামের মর্ম বোঝে মা তারা কিন্তু সত্যি যাবে না, তবে কজন কোটিতে গুটি খুব ভাগ্য করলে তাদের দর্শন পাওয়া যায় যারা সত্যি নামের মর্ম বোঝে। তাহলে মা লক্ষ্মী যেই না টাকা পয়সা দেখিয়েছে ওই হরিনাম ছেড়ে দিয়ে ওই শবদেহর শ্মশান যাত্রীরা নিজের ঘরে ফিরে এসেছে, মা লক্ষ্মী নারায়ণকে বলছে কই প্রভু তোমার নামের মহিমা, নারায়ণ বলছে লক্ষ্মী তুমি ভুল করছো, দেখো চারজন কাঁধে করে মড়াটিকে নিয়ে যাচ্ছে, সেই চারজন তো কই যাই নাই, বলে প্রভু তাহলে আরেকবার খেলাটা দেখাই, ওই আগের বার তো মা গো নোটের বৃষ্টি করেছিল, মা লক্ষ্মী এইবার একবারে ঝরঝর করে সোনার কয়েন ঢেলে দিয়েছে, সোনার কয়েন দেখে ওই যে চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছিল মড়াটিকে একে অপরের দিকে তাকাচ্ছে আর বলছে ভাই কি করবি, বলছে পেছনে দেখার তো কেউ নাই, তো কি করবি নামিয়ে দে, নামালো না একবারে যায়নি, তাই চলে গেল হরিনাম ছেড়ে দিয়ে। এবার প্রথমে একজন যাচ্ছিল বললাম না, রাস্তা দেখিয়ে দিচ্ছিল শ্মশান ঘাটটা কোন দিকে, কিছু দূর যাবার পর তার মনে মনে হলেও পেছনে কোনো সাড়াও নাই, শব্দ নাই, সব গেল কোথায়, যেই না পেছন দিকে তাকিয়েছে আর অমনি দেখছে ও মা আমি ইঞ্জিন আমার বগিগুলোতে একটাও নাই, হরি হরি হরি বল, তাহলে আমি থেকে কি করব, রাস্তা পরিষ্কার দেখে সোনাও নিল অর্থও নিল, চলে গেল হরিনাম ছেড়ে দিয়ে। এইবার মা লক্ষ্মী কোমরটা সোজা করে দাঁড়িয়েছে, প্রভু এই তোমার নামের মহিমা, সবাই চলে গেল কেউ তো নাই যে তোমার নাম হরিনাম নেবে, সবাই তো লক্ষ্মী পেয়ে নারায়ণকে ভুলে গেল, নারায়ণ বলছে লক্ষ্মী তুমি ভুল করছো, দেখো সবাই চলে গিয়েছে কিন্তু একজন যায়নি, সে কে চেয়ে দেখো সে হলো ওই মড়াটা, ওই মড়াটির দিকে তাকিয়ে দেখো, বলছে হ্যাঁ প্রভু আমি তো তা লক্ষ্য করিনি, বলে তুমি কি বুঝলে লক্ষ্মী, বলে আপনি যদি কৃপা করে কাউকে কিছু না বোঝান এই পৃথিবীতে কি কারোর সাধ্য আছে কোনো কিছু বুঝতে পারে প্রভু, বলে শোনো লক্ষ্মী ওই মড়াটির দিকে তাকিয়ে দেখো, মড়াটির মধ্যে সব আছে কিন্তু মড়াটির মধ্যে আমি নাই, যতদিন সবার দেহে প্রাণ থাকে ততদিন মানুষ লক্ষ্মীর জন্য টাকা পয়সার জন্য মারামারি হানাহানি কাটাকাটি করে, কিন্তু একবার এই দেহ থেকে যদি প্রাণ চলে যায়, দেহ হরিতে যদি হরির বাস থাকে মানুষ লক্ষ্মীর মর্ম বোঝে, আর হরি থেকে হরি যদি বিদায় নেয় লক্ষ্মী এলেও কি লক্ষ্মী গেলেও কি, নিতাই গৌড় হরি হরি হরি, তাহলে আসল ধন এই হরিনাম সংকীর্তন। কীর্তনের প্রথমে আপনারা সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন নিতাই গৌড় হরি বল, না শুধু শুনলে হবে না গো বলতে হবে, কি বলবেন, ভজনে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, ন রকমের ভক্তি আশ্রয় করলে কৃষ্ণ কৃপা লাভ পাওয়া যায়, কি সেই নয় ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস সখ্য আত্মনিবেদনম। সবার প্রথমে শ্রবণম, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন মা গো, শুধু আপনারা নন আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনির হাতটা ধরে কীর্তন শুনতে নিয়ে এসেছেন, কেন মা এতেই তো লাভ, শ্রবণমঙ্গলম, আপনারা যদি কেউ উঠে কীর্তনে আসর থেকে চলে যান আমি বলবো জোর করে বলবো বসুন, তখন হয়তো আপনার রাগ হতে পারে যে কত বড় সাহস আমাকে বসতে বলল, কিন্তু আমার কথাটি শুনে যদি আপনি বসেন মা লাভটা কার হবে আমার না আপনার, শ্রবণমঙ্গলম, আরে বাবা ভগবানের নাম গাইতে পারি আর না পারি যদি তুই কান দিয়ে শুনতে পারি তাহলেই মঙ্গল, শ্রবণমঙ্গলম। তারপর আরে বাবা ভগবান আমাকে গলা দেয়নি গাওয়ার দরকার নেই, কিন্তু দোকান দিয়ে সোনার মতো আমার কর্ণ দুটি তো আছে। হরি বল, আমি প্রাণ ভরে গৌর গোবিন্দের নাম শুনব, তারপর যদি গাইতে পারি তাহলে আরো মঙ্গল। এরপর শ্রবণের পরে কীর্তনম, কীর্তন। কীর্তন মানে ভেবে নেবেন না মাইকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নেচে নেচে গাই, এটাকে শুধু কীর্তন বলে না। কীর্তন কি? নাম লীলা গুণাদীনাং উচ্চই ভাষা তু কীর্তনম, মানে ভগবানকে ডাকার শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। আপনার ডাকটা যদি সেই জায়গাতে পৌঁছায় সেই ডাকটার নাম হবে কীর্তন। এই এক একটা ভক্তি পেরিয়ে যেতে যেতে যখন আত্মনিবেদন হয়ে যাবে তখন আর কোনো ভয় থাকবে না। তাহলে এত রকমের যে ভক্তি, সব থেকে শ্রেষ্ঠ ভক্তির নাম কি? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ হলে নামে পাই প্রেম ধন। সবাই মিলে আমার সঙ্গে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। আজ সেই গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, সেই মহাপ্রভুর দাপরের লীলা মুকুটমণি রাসলীলার কথা মনে হয়েছে, আর মনে হয়ে সুরধনী গঙ্গার সামনে দাঁড়িয়ে দাদা নিতাই চাঁদের হাতটি ধরে বলছে, দাদা দেখো দেখো দাদা, ওই যমুনা এখনো আমাদের সঙ্গেই আছে। বলছে, ভাই তুই নবদ্বীপে যমুনা পেলি কোথায়? এই ভাই এটা বৃন্দাবন নয়, তোর হাতে আজকে বাঁশি নেই। বলে, দাদা আমার হাতে বাঁশি নাই, তোমার হাতেও লাঙ্গল নেই, তুমি ছিলে হলধারী এখন হয়েছ নিতাই, কিন্তু আমার যে লীলার কথা স্মরণ হয়েছে আমি যে করেছিলাম যমুনার তীরে, আজ আমার এই সুরধনী গঙ্গাকে যমুনা মনে হয়। আমি প্রশ্ন করি, দেখো আমায় উত্তর দেবে দাদা। যমুনার ভাবে সুরধনী গঙ্গাকে মহাপ্রভু প্রশ্ন করলেন, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি, বিমল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি, তার বিমল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি, ওগো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, আর তুমি কি গো সে যমুনা প্রবাহিনী। আর যমুনার পাশেই ছিল অপূর্ব ফুলবন। আহা, যমুনাকে আবার প্রশ্ন করলেন, ও যমুনা তুমি বলে দাও না কোথায় ছাড়ু চন্দ্রাবলি, কোথায় বাসে জল কেলি, কোথায় ছাড়ু চন্দ্রাবলি যমুনা, কোথায় বাসে জল কেলে, রাস বিহারি বংশীধারে, রাস বিহারি বংশীধারে, রাস বিহারি বংশীধারে, কোথায় রাস বিহারি বংশীধারে, বামে তিরাই বিনোদী, আরে রাস বিহারি বংশীধারে, রাস বিহারি বংশীধারে, আমি তেরাই বিনোদিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা, বাইনে তুমি কি গো সে যমুনা, ও বাইনে আরে তুমি কি গো সে যমুনা, প্রবাইনে তুমি কি গো সে যমুনা, ও আর যমুনার পাশে ছিল অপূর্ব ফুলবন। সুরধনী গঙ্গাকে দর্শন করি মহাপ্রভু মনে মনে করলেন এটা সেই যমুনা, আর যমুনার পাশেই ছিল অপূর্ব ফুলের বন, যাকে দর্শন করি মহাপ্রভু মনে মনে করলেন এই সেই বৃন্দাবন। আজ ফুলবন দেখি বৃন্দা বনির সমান, ফুলবন দেখে বিন্দা রসরাজ গোড়া, রসরাজ গোড়া নিসরে সরে পাগ পামনে সরে গসধানি রে মাপধানি রে সরে পাগ গসধানি রে মবধব মপস গ গসধানি রে ফুল বন দেখি দেখি গোনা ফুল বন দেখি গো গোপী রে বলিয়ে রাই তো গোপী রে আর এরাই তো গোপী রে। গোপী মানে কি মা? গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন করিয়াছে যারা। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণরস পান করে তারা গোপী। ইন্দ্রিয় দমন করে যারা গোবিন্দ ভজন করে তারা গোপী। গোপনে যারা ভজন করে তারা গোপী। তাহলে আজকে আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন, এই যে মা এই সময়টা 10:30, হরি হরি হরি বল, এই যে এই সময়টা কিসের সময় বলুন তো? অন্যান্য দিন খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রামের সময়, তার মানে আপনার চোখ চাইছে ঘুম। চক্ষু এটি ইন্দ্রিয়, এটি চাইছে ঘুম, কিন্তু আপনারা চোখের কথা না শুনে আপনাদের মন চাইছে হরিনাম সংকীর্তন শ্রবণ। তাহলে আপনারা চোখের কথা না শুনে মনের কথা শুনলেন, মানে ইন্দ্রিয়কে দমন করে আপনার গোবিন্দ ভজন করার জন্য এসেছেন। তাহলে ইন্দ্রিয় দমন করে যারা ভজন করে তারা যদি গোপী হয়, আমি বলবো আপনারা যারা এসেছেন আজকে হরিনাম সংকীর্তন শ্রবণে, আপনারা সবাই গোপী। এই মহুলার গ্রামের গ্রামবাসী বৃন্দ, বহিরাগত যত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই গোপী। আমার ছোট্ট ছোট ভাই বোনেরা যারা ঘুমিয়ে পড়েছে আজকে তারাও গোপী, কারণ তাদের কর্ণে হরিনাম সংকীর্তন যাচ্ছে, তারা কৃষ্ণ ভজন করতে এখানে এসেছে। তাহলে গোপী যদি হয় আমি বলবো আপনারা সবাই গোপী। তারাই এরাই এরাই তারা, এরাই তো গোপী, এরাই এরাই এরাই তারা, এরাই তো গোপী রে। ও গো উলুধ্বনি দাই যারা, তারাই তো গোপী রে। উলুধ্বনি দাই যারা, তারাই তো গোপী রে। উলুধ্বনি দাই যারা, তারাই তো গোপী রে। উলুধ্বনি দাই যারা, তারাই তো গোপী রে। বলি হরি ধ্বনি দাই যারা, তারাই তো গোপী রে। হরি ধ্বনি দাই যারা, তারাই তো গোপী রে। হরি ধ্বনি দাই যারা, তারাই তো গোপী রে। সহচর গণব্রজ ব্রজ গোপী অনু মা, ব্রজ গোপী অনুমান। ফুলবন দেখি বৃন্দাবনেরও সমান, সহচর গণ ব্রজ গোপী অনুমান। দাদা নিতাই চাঁদের হাতটি ধরে মহাপ্রভু বলে উঠলেন, দাদা এরা যদি গোপী হয় আজ আমার মনের সাধ, আজ রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব। এই নদী আই মোরা দুভাই রাসলীলা করব, এই নদী আই মোরা দুভাই রাসলীলা করব, এই নদী আই মোরা দুভাই রাসলীলা করব, এই নদী আই মোরা দুভাই রাসলীলা করব, এই নদী আই মোরা দুভাই রাসলীলা করব। দাদা নিতাই চাঁদ বলে উঠলেন, হ্যাঁ রে ভাই, রাস রাস তো শুধু গোপীদের অধিকার, অন্য কোন ভক্ত তো এ লীলা আস্বাদনের স্বাদ পায় না। বলছে, না দাদা আজ কেউ বঞ্চিত হবে না, আজ অন্তরঙ্গ বহিরঙ্গ একত্রে মিলে দাদা গো নাচব, না চাবো, নাচব, না চাবো, নাচব, না চাবো, নাচব, না চাবো, হরি বলবো বলাবো, নাচব, না চাবো, বলবো বলাইবো, নাচব, না চাবো, হরি বলবো বলাইবো, নাচব, না চাবো, বলবো বলাইবো, নাচব, না চাবো, হরি বলবো বলাইবো, নাচব, না চাবো। কি গো মা নাচানোটা অত সোজা? আমি যদি আপনাদের বলি মা আমার সঙ্গে দু হাত তুলে নৃত্য করুন, আপনারা বলবেন কি বাবা নাচার জন্য গাওয়ার জন্য তো তোমাকে আনা হয়েছে। কিন্তু রসগোল্লা খেয়েছেন? সবাই খেয়েছেন নিশ্চয়ই, যে খাননি একবার সে হাত তুলবেন। হরি হরি হরি, ভাই দেখুন হাত তুলছে, মানে কিরকম মন্দির কীর্তন শুনছে ভাবুন। রসগোল্লা যতক্ষণ না পর্যন্ত নিজে খাওয়া যায়, রসগোল্লার কি স্বাদ মুখে বলা যায় না। তাহলে হরিনাম সংকীর্তনে কি আনন্দ আমরা পাই জানতে গেলে আপনাদেরও গাইতে হবে, বলতে হবে। গৌরীদাস পণ্ডিতের শ্রীখলের ধ্বনিতে মেতে উঠল রাসমঞ্চ। খোল কর তাল গোরা সুমিলি করিয়া, খোল কর তাল গোরা সুমিল করিয়া, খোল কর তাল গোরা সুমিলি করিয়া, খোল কর তাল গোরা সুমিল করিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, আমার নাচে রে গৌরাঙ্গ নাচে, বলি হে মেদণ্ড বাহু তুলি নাচে রে গৌরাঙ্গ নাচে, মেদণ্ড বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে, হে মেদণ্ড বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে। মহাপ্রভুর নৃত্য দেখে শ্রীখোল বেজে উঠল কি, তোর বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল।